আর এদিকে রংটা আলাদা করছে, মাঝখানটা কালা করছে না, তারপরে আবার একটা অন্য রং করছে, এই কালাটা পুরোটা মাছ মাছের ঝাঁক আছে, ওই জন্য পানিটা কালা হয়ে গেছে। মাছ ধরার নিষেধ, ধরা তো খুব সহজ, একটা জাল হলে আপনি সরাসরি করতে পারেন। খুবই ভালো হচ্ছে না সূর্য অপোজিটে, আপনি কথা বললে কথাটা উঠবে তো, প্রায় পাঠাতে আছে